মাগো তোমার স্মৃতি গুলো আজো মনে পড়ে, কোথায় আছো কেমন আছো, দূরে মাটির ঘরে। মাগো তোমার স্মৃতি গুলো আজো মনে পড়ে, কোথায় আছো কেমন আছো, দূরে মাটির ঘরে। ঘুমের মাঝে ওই সোনা মুখ দেখি বারে বারে, মাগো তোমার স্মৃতি গুলো আজো মনে পড়ে, কোথায় আছো কেমন আছো, দূরে মাটির ঘরে। সোনা মানিক বলে মাগো কেউ ডাকে না আর, কাল আমি পৃথিবীতে ভালোবাসার মা, সোনা মানিক বলে মাগো কেউ ডাকে না আর, কাল আমি পৃথিবীতে তোমার কথা ভেবে ভেবে সারাটি রাত জেগে জেগে কাঁদি বারে বারে, আজ মনে পড়ে, মাগো তোমার স্মৃতিগুলো আজো মনে পড়ে, কোথায় আছো কেমন আছো, দূরে মাটির ঘরে। ঘুমের মাঝে ওই সোনা মুখ দেখি বারে বারে, তোমার স্মৃতিগুলো আজো মনে পড়ে। অনেক বড় হতে হবে বলতে যে আমায়, সে তুমি আজ কোথায় আছো কোন সে ঠিকানায় মা। অনেক বড় হতে হবে বলতে যে আমায়, সে তুমি আজ কোথায় আছো কোন সে ঠিকানা। আমারই গানের সুরে দূর থেকে বহু দূরে তোমায় খুঁজে ফেরে, আজো মনে পড়ে, মাগো তোমার স্মৃতিগুলো আজো মনে পড়ে, কোথায় আছো কেমন আছো, দূরে মাটির ঘরে। ঘুমের মাঝে ওই সোনা মুখ দেখি বারে বারে, মাগো তোমার স্মৃতিগুলো আজো মনে পড়ে। কোথায় আছো, কেমন আছো? দূরে মাটির ঘরে